নমস্কার শ্রোতা বন্ধুগণ, আজ হররস্কোপ থেকে আমি অভিষেক গল্পাসুরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ একটি বিশেষ পর্বে গল্পাসুরের নিবেদনে থাকছে লেখক শোভন কাপুরিয়া লেখা একটি রোমহর্ষক গল্প কালা পানি। পুরো গল্পটা মন দিয়ে শুনুন এবং চ্যানেলের কমিউনিটিতে উক্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। সেরা উত্তরদাতাদের মধ্যে একজন পুরস্কার হিসেবে পেয়ে যাবেন লেখকের ত্রিমাত্রিক বইটি। আর যারা ভাবছেন বইটি কিনবেন, তাদের জন্য ডিসক্রিপশনে দেওয়া রইল লিঙ্ক, চটপট কিনে ফেলুন বইটি। আর অবশ্যই পড়ে মতামত জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে আছে হরোস্কোপ থেকে রক্তিম এবং বিশেষ একটি চরিত্রে থ্রিলার ল্যান্ড থেকে রণদীপ নন্দী। শুরু হচ্ছে আজকের গল্প, শোভন কাপুরিয়া লেখা কালা পানি। প্রত্যেক দিনের মতোই বাসটা বেশ ভিড়, তবে এসি বাস বলে একটু বাঁচুয়া। সামনের সিটে বসে থাকা বুড়ো লোকটা উঠে যেতেই মনোজ জলদি সেই সিটটা দখল করল। আর পায়ের আরাম হলো এতক্ষণে। সেই এসপ্ল্যানেড থেকে দাঁড়িয়ে এতক্ষণে বুঝতে পেল সে তার গন্তব্য প্রতিদিনের মতোই পরিবেশ ভবন, সেখানেই চাকরি করে সে। আমাদের গল্পের মূল চরিত্র মনোজ দাস, বয়স খুব বেশি হলে ওই 28 কি 29, পরিবেশ ভবনে বিগত 4 বছর ধরে কাজ করছে। অভিজ্ঞতা কম হলেও তার কাজের দক্ষতা আর কাজের প্রতি একনিষ্ঠতা দেখে মনোজের বস মিস্টার বোস তাকে প্রমোশনের জন্য মনোনীত করেছে। তবে আজ অন্য দিনের তুলনায় আগেই হাজিরা দেওয়ার চেষ্টা করছে, কারণ মিস্টার বোসের মনোজের সাথে কোনো একটা ব্যাপারে বিশেষ জরুরি কথা বলার আছে। অবশেষে বাস থেকে নেমে পরিবেশ ভবনে ঢুকল মনোজ। স্যার, আসতে পারি? অমিতাভ বোসের কেবিনে ঢুকতে ঢুকতে বলল মনোজ। অমিতাভ তার কম্পিউটারে কিছু একটা দেখছিলেন খুব গম্ভীর মুখে। মুখে কিছু না বলে হাতের ইশারায় মনোজকে ভিতরে আসতে বললেন তিনি। মনোজ চেয়ারে বসতে বসতে বোঝার চেষ্টা করল যে বোস কি দেখছেন, কিন্তু ঠিক বুঝে উঠতে পারল না। এরকমভাবে 2 থেকে 3 মিনিট কাটল, কিন্তু তখনও বোস একইভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। মনোজ খুব ভালোভাবে চেনে এই বোসকে। কোনো সিরিয়াস ঘটনা না ঘটলে বোস এরকম করেন না। কিছুক্ষণ পরে বোস গলা খাঁকারে দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি অতীন ঘোষকে চেনো? মনোজ বলল, হ্যাঁ, কিন্তু ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। বোস একটু ভেবে বললেন, নন্দীপুর গ্রাম কি চেনো তুমি? মাথা নাড়িয়ে না জানালো মনোজ। ব্যাপারটা খুলেই বলি তাহলে, বলে অমিতাভ শুরু করলেন। কলকাতা থেকে প্রায় ধরো 100 কিলোমিটার উত্তরে নন্দীপুর গ্রাম অবস্থিত। গ্রাম বলতে একটা ছোট জনপদ, খুব বেশি হলে 10টি পরিবার থাকে ওই গ্রামে। তো গ্রামটার কাছেই একটা বড় জলাশয় আছে, নাম তার কালা পানি। গ্রামে জলের যা প্রয়োজন তা ওখান থেকেই মিটে যেত বলছি, তার কারণ কয়েক মাস ধরে ওই জলাশয়ের জল দূষিত হচ্ছে। ভাগ্য ভালো যে গ্রামে আরেকটা জলাশয় আছে, সেটা ছোট হলেও আপাতত পরিবারগুলোর প্রয়োজন মিটে যাচ্ছে, কিন্তু গরমকালে সেটা পুরোই শুকিয়ে যায়। তাই বড় জলাশয়টার দূষণের কারণটা জানা দরকার ছিল। তাই অতীনকে আমরা পাঠাই গত মাসের 10 তারিখে, টেন্থ ফেব্রুয়ারি। অতীন গিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করে 15 তারিখ নাগাদ রিপোর্ট দেয় আমাদের কাছে যে গ্রামের কাছেই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে আর সেখান থেকেই সম্ভবত বর্জ্য পদার্থ এসে জমা হচ্ছে ওই জলাশয়টাতে। কিন্তু তারপর 10-15 দিন চলে যায়, আমরা অতীনকে আর যোগাযোগ করতে পারি না। তারপর মার্চের 2 তারিখে ওই গ্রাম থেকেই একজন ফোন করে বলে যে জলাশয়ের মধ্যে অতীনের ডেড বডিটা ভেসে উঠেছে। এই অবধি বলে অমিতাভ জলের বোতল থেকে একটু জল খেলে। মনোজের মুখেও ভয়ের ছাপ, গলা শুকিয়ে গেছে তার। অমিতাভ আবার বলতে লাগলেন, তোমার কাজে আমি যথেষ্ট খুশি, তাই আমি চাই তুমি ওখানে কয়েকদিনের জন্য যাও আর জানার চেষ্টা করো অতীন কিভাবে মারা গেল আর জলাশয়ের দূষণের প্রকৃত কারণই বা কি। ফিরে আসলে তোমার প্রমোশন কিন্তু কনফার্মড। তুমি 10 তারিখেই রওনা দাও, তোমার টিকিট আমি তোমাকে আজই দিয়ে দেব। প্রমোশনের কথা মনোজের ভালো লাগলেও তার মনে এক অজানা ভয় উঁকি দিতে লাগল। কিন্তু সে ভয় ঠিক কি জন্য তার মনে এলো তা সে বুঝে উঠতে পারেনি এখনো। নন্দীপুর বাসস্ট্যান্ডে যখন নামলো মনোজ, তখন বাজে 1:00। এবছর মার্চেই মনে হচ্ছে মে মাসের গরম। মাথার উপর সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। সঙ্গে ভাগ্যিস ছাতা এনেছিল সে। ছাতা মাথায় দিয়ে সে এগিয়ে গেল রিক্সা স্ট্যান্ডের দিকে। একজন রিক্সা চালক দাঁড়িয়ে আছে। মনোজের উদ্দেশ্যে সে বলল, বাবু কোথায় যাবেন? মনোজ বলল, পথের সাথে গেস্ট হাউস, চলো। লোকটা রাজি হলো। রিক্সায় উঠতে যাবে মনোজ, হঠাৎ তার চোখে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। খুব সুন্দর করে তার দিকে তাকিয়েই হাসছে সে। মনোজের একটু অবাক লাগল, তাই সে চোখটা ফিরিয়ে নিল। রিক্সা কিছু দূর যাওয়ার পরে সে আবার মেয়েটাকে দেখার চেষ্টা করল, কিন্তু এবারে কোথাও দেখতে পেল না তাকে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের ছোট ছোট ঘর বাড়িগুলো সরে গিয়ে চোখে পড়ল দিগন্ত বিস্তৃত ক্ষেত। গরম থাকলেও সবুজ দেখে তার চোখ দুটো জুড়িয়ে গেল। তবে গ্রামটাতে জনবসতি বেশ কম মনে হলো, যদিও প্রচুর ছোট ছোট বাড়িও দেখতে পেল। আচ্ছা দাদা, এই কালাপানি জলাশয়টা কোন দিকে? মনোজ প্রশ্নটা করেই ফেলল। রিক্সাওয়ালা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি এখানে নতুন তাই না বাবু? জলাশয় আর কি করে বলি, এত খারাপ জল না। তবে একটা কথা শেষ হলো না তার। গেস্ট হাউসের সামনে এসে থামল রিক্সাটা। মনোজ নেমে লোকটাকে বলল, তুমি এটা কিছু বলছিলে? রিক্সাওয়ালা প্রসঙ্গ পাল্টে বলল, ও কিছু না, আপনি তো কয়েকদিনের জন্যই নিশ্চয়ই আছেন এখানে, তাই চলি। লোকটা যে কি বলতে চাইল তার মাথা মুন্ডু মনোজ কিছুই বুঝল না। গেস্ট হাউসের ভেতর থেকে একটা লোক হাসতে হাসতে বেরিয়ে এলো মনোজের দিকে। অধমের নাম দিবাকর কুণ্ডু, আপনার আসার খবর পেয়ে সব ব্যবস্থা করে রেখেছি, আসুন। মনোজ গেস্ট হাউসে ঢোকার সময় খেয়াল বসেই পিছনে তাকিয়ে চমকে উঠল। সে দেখল বাস স্ট্যান্ডের সেই মেয়েটা তার দিকে তাকিয়ে ফের হাসছে। রাতের খাওয়া দাওয়া ভালোই হলো মুরগির ঝোল আর ভাত দিয়ে। হাত মুখ ধুয়ে মৌড়ি মুখে দিয়ে মনোজ সেই মেয়েটির ব্যাপারে দিবাকরকে জিজ্ঞেস করল। প্রথমে মেয়েটির ব্যাপারে শুনে তার মুখটা যেন কেমন হয়ে গেল, কিন্তু তিনি তা সামলে নিয়ে বললেন, না মানে আপনি দেখেছেন বুঝি, ও কালাপানির ওদিকে থাকে, এই বাড়ি বাড়ি কাজকর্ম করতে এদিকে আসে, ওর নাম রাজনন্দিনী। মনোজের খুব হাসি পেল এই ভেবে যে ঝিয়ের নাম নাকি রাজনন্দিনী। আর কথা না বাড়িয়ে মনোজ নিজের ঘরের দিকে এগোল। কাল আবার ওই ইন্ডাস্ট্রিয়াল হাবটার সেলস অফিসে যেতে হবে। রাতে ঘুমের মধ্যে অদ্ভুত এক স্বপ্ন দেখল মনোজ। সে দেখল দাঁড়িয়ে আছে কালা পানির সামনে, আর কালা পানির জল থেকে উঠে আসছে এক নারী মূর্তি। তার সর্বাঙ্গ শুধু ভেজা শাড়িতে আবৃত, সমস্ত শরীর যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে। মেয়েটি কাছে আসতেই মনোজ তাকে চিনতে পারল, রাজনন্দিনী। তার বুকের ঘন ঘন ওঠানামা মনোজকে পাগল করে তুলল, আর মনোজ তাকে আলিঙ্গনে আবদ্ধ করতে গেল। হঠাৎ সে দেখল জলের স্তর যেন ধীরে ধীরে বাড়ছে আর তার দিকে এগিয়ে আসছে। প্রচণ্ড ঘেমে মনোজ বিছানায় উঠে বসল। কি ভয়াবহ স্বপ্ন! হঠাৎ সে শুনতে পেল বাইরের ঘরে দিবাকর যেন কারুর সাথে কথা বলছে। সে বলছে, যত জলদি সম্ভব কাজটা শেষ করতে হবে, না হলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। কোনো প্রমাণ আছে আপনার কাছে যে আমরা অতীনবাবুকে খুন করেছি? সেলস অফিসে বসে থাকা মোটা সোটা কোট পরা লোকটা বলল মনোজের উদ্দেশ্যে, দেখুন, আমি আপনাদের অভিযোগ করছি না, কিন্তু উনি আপনাদের সঙ্গে দেখা করে এসেছিলেন আর তারপরেই ওনার মৃতদেহ পাওয়া যায়। দেখুন, ওই ঘটনার পর আমরাও প্রোঅ্যাক্টিভ হয়ে একটা চেক করিয়েছিলাম যে সত্যি আমাদের সাইটের ওয়েস্ট কালা পানি অবধি যায় কি না। তো রিপোর্টটা আজ না হলে কাল এসে পড়বে, তারপরে রিপোর্ট দেখে আপনি আপনার মতো ব্যবস্থা নেবেন। কিন্তু বিশ্বাস করুন, খুনটা আমরা করাইনি। শরীরটা তো শুকিয়ে পুরো কাট হয়ে গিয়েছিল, মনে তো হচ্ছিল যেন শরীরটা কেউ শুষে নিয়েছে। তাছাড়া এই সাইড নন্দীপুর গ্রাম থেকে অনেকটাই দূরে, তাই দূষিত হওয়ার সম্ভাবনা কিন্তু কম। আর বেশ কয়েকটা পরিবারও গ্রাম ছেড়ে চলে গেছে, গ্রাম তো প্রায় খালি। তেমন কোনো তথ্য না পেয়ে মনোজ হতাশই হল। মনোজ সেখান থেকে বেরিয়ে ভ্যান রিক্সা নিয়ে 30 মিনিটে এসে পৌঁছল গেস্ট হাউস থেকে একটু দূরে। মনে একটা প্রশ্ন ঘুরছে মনোজের, শরীর কেউ শুষে নেবে কিভাবে? একটা সিগারেট ধরিয়ে মুখে দিতে যাবে ঠিক এই সময় একটা নারী কণ্ঠ সে শুনতে পায়। শুনছেন? মনোজ পিছন ফিরে তাকাতেই দেখল মেয়েটা বেশ কাছে এসে দাঁড়িয়েছে। মেয়েটার শরীরের গরম ভালো করে বুঝতে পারছে মনোজ। সে নিজেকে সামলে বলল, আমাকে বলছেন? আর কেউ আছে এখানে? আপনি পথের সাথীতে উঠেছেন না? মেয়েটির হাসিতে এমন কিছু আছে যা মনোজের স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। আচ্ছা, আপনি কি আমাকে ফলো করছেন? যদি বলি আমার আপনাকে পছন্দ হয়েছে, ঠিক হজম হলো না। মেয়েটা খুব একটা না হেসে বলল, আমি জানি আপনি অতীনবাবুর ব্যাপারে জানার জন্যই এসেছেন, কিন্তু আপনি এটা কি জানেন যে শুধু উনি না, গত 10-11 মাস ধরে প্রতি মাসেই এই গ্রামের কারোর না কারোর মৃতদেহ ওই কালা পানিতে পাওয়া গেছে? আমার মনে হয় ওই কালা পানির জলে অদ্ভুত কিছু একটা আছে। এবার মনোজের বুকের ভেতর কেমন যেন শিরশির করে উঠল। তাহলে কি অতীনদার মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে? মনোজ জিজ্ঞেস করে, আপনি চিনতেন অতীনদাকে? মেয়েটি মাথা নাড়িয়ে জানাল যে 2-1 বার সে দেখেছে। না, রহস্যের জট আরো পাকিয়ে উঠল। সে একটু কিছু ভেবে মেয়েটিকে বলল, আচ্ছা, আমাকে কালাপানি জলাশয়টা দেখাতে পারবে? মেয়েটি ঠোঁটের কোণে অদ্ভুত হাসিটা মনোজের চোখ এড়াল না। সে নিজের সেই ভাবটা আশ্চর্যভাবে আড়াল করে বলল, কালকেই চলুন, এখন যাই, কাজ আছে, বলে সে চলে গেল। মনোজের মনে প্রশ্ন জাগতে লাগল, শেষ 11 মাসে 11টা মৃত্যু, তার মধ্যে 11তম হলো অতীন্দ্রা। বোসের কথা অনুযায়ী 10টা পরিবার এই গ্রামে আছে, তাহলে কি প্রত্যেকটা পরিবার থেকেই কেউ না কেউ মরছে? তার মনে হলো হয়তো ওই রিক্সাওয়ালাটাই কিছু জানে, ও হয়তো মনোজকে কিছু বলতে চাইছিল। ওকে খুঁজে বের করার জন্য আবার মনোজ বাস স্ট্যান্ডের দিকে পাড়ি দিল, কিন্তু সে লক্ষ্য করল না দিবাকর তার পিছু নিয়েছে। আমি এ গ্রামে থাকি না বাবু, শুধু রিক্সা চালাই, থাকতাম এখানে। আচ্ছা, তুমি আমাকে একটা কিছু বলতে চাইছিলে কালাপানি নিয়ে। গরিব মানুষ, কি বলতে কি বলেছি? কথা ঘুরিও না, তুমি কিছু জানো কালাপানি নিয়ে? বাবু বাবু পেছনে তাকাবেন না, দিবাকর আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছে। লোকটা সুবিধের না, একদম সুবিধের না। পুরো খবর আছে, আপনাকে মারার জন্য এখানে ডাকা হয়েছে। মনোজের শরীরে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। বোস কি তাহলে তাকে এখানে মারার জন্য পাঠিয়েছে? দিবাকর মারবে? সব কটা খুনের পেছনে ওরই হাত আছে। আমি বলছি শুনুন, আমি অতীনবাবুকেও সাবধান করেছিলাম কিন্তু উনি শোনেননি। ওর লাভ কি খুন করে? সে জানি না, কিন্তু শেষ খবর অনুযায়ী অতীনবাবু ওর সাথেই কালাপানির দিকে গিয়েছিল। রাজনন্দিনীকে চেনো? লোকটা কেমন যেন ভয় পেয়ে গেল, সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ওই মেয়েটার সাথে মিশেছেন? হ্যাঁ বাবু, বাবু পারলে আজই পালিয়ে যান, নাহলে আপনি আপনি আপনি মারা পড়বেন। সে দৌড়ে পালাতে লাগলো আর বলতে লাগলো, ওর খপ্পরে পড়বেন না, ওর খপ্পরে পড়বেন না। বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে থাকলো মনোজ, মেয়েটা প্রচণ্ড রহস্যময়। কি উত্তম তার যৌবন, তার দুর্নিবার আকর্ষণ মনোজকে কেমন বশ করে ফেলেছে। কিন্তু রাজনন্দিনীর সাথে এসবের কি সম্পর্ক? ওর কাছে কি আছে অতীন্দার মৃত্যু রহস্যের চাবিকাঠি? হঠাৎ সে দেখল বেশ কিছুটা দূরে দিবাকর দাঁড়িয়ে আছে, আর তার কাছে এসে দাঁড়িয়েছে সেলস অফিসের লোকটা। মনোজ নিজেকে আড়াল করে নিল একটা বন্ধ গুদামের পিছনে। দুজনে কি যেন কথা বলছে, কিন্তু দিবাকরের সাথে এর সম্পর্ক কি? তার মানে কি দিবাকর এই লোকটার কথাতেই কি খুনগুলো করেছে? লোকটা এবারে মোবাইল বের করে কানে দিল। কাকে ফোন করছে? মনোজের ফোন বেজে উঠল। হ্যালো মনোজ বাবু, রিপোর্ট এসেছে যে আমাদের জন্য কালাপানি দূষিত হচ্ছে না। বলে সে ফোনটা রেখে দিল। আজ রাতে মনোজ দিবাকরকে চেপে ধরবে বলে ঠিক করল। খাবার টেবিলে মুখোমুখি বসে আছে মনোজ আর দিবাকর। মনোজ অন্যমনস্কভাবে কিছু একটা ভেবেই চলেছে। দিবাকরের সেদিকে হুঁশ নেই, গোগ্রাসে গিলতে ব্যস্ত সে। হঠাৎ তার খেয়াল হলো যে মনোজ খাচ্ছে না। আরে আরে খাচ্ছেন না কেন? আচ্ছা, আপনার সঙ্গে ওই সেলস অফিসের লোকটার কি যোগ? যদি বলি সে জেনে আপনার কাজ নেই। অতীন্দার মৃত্যুর পেছনে যে আপনাদের হাত আছে সেটা কিন্তু আমি জানি, পুলিশে খবর দেওয়ার সময় এসে গেছে। আর কি লোকাবো, একটা গল্প বলি আপনাকে, মন দিয়ে শুনবেন। বলে তিনি বলতে শুরু করলেন, কালাপানির কাছে একটা পোড়ো বাড়ি আছে, সেটা একটা রাজবাড়ি ছিল এককালে। রাজা ছিলেন চন্দ্রবাবু, তার এক মেয়ে ছিল, কথায় বলে সে নাকি অসম্ভব সুন্দরী ছিল। মেয়েটি ছিল জাদুকরী, কিন্তু সে একটা নিচু জাতের ছেলেকে ভালোবেসে ফেলে। রাজা তা জানতে পেরে ছেলেটাকে খুন করিয়ে দেয়। মেয়েটাও সেই রাগে কালা পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু মরার আগে সে অভিশাপ দেয় যাতে এই এলাকায় কেউ থাকতে না পারে। তার অতৃপ্ত আত্মাকে রাজা ওই বাড়িতেই তিনতলার এক ঘরে বন্দি করে দেয় মন্ত্রপুত করে। কিন্তু 11 মাস আগে যখন এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু হয়, ওদের কিছু লোক এখানে মদ নিয়ে ফুর্তি করতে এসে ভুল করে ঘরটা খুলে দেয়, আর তারপর থেকেই এইসব শুরু হয়। প্রত্যেক মাসে একজন করে মারতে হবেই, না হলে। মেয়েটার কি নাম ছিল আর কিসের অভিশাপ? মনোজ এতক্ষণ দেখেনি যে ওর পিছনে সেলস অফিসের লোকটা এসে দাঁড়িয়েছে। হঠাৎ সে মনোজের মুখে রুমাল চেপে ধরল। সবটা কি এখানেই জেনে নেবেন? বাকিটা না হয় কালা পানিতে গিয়ে জানবেন। জলের শব্দ কানে আসছে মনোজের, শীতল হাওয়া তার সারা শরীরে এসে লাগছে। মনোজ ঠিক বুঝে উঠতে পারছে না যে সে এখন কোথায় আছে। চোখ দুটো চাইলেও সে খুলতে পারছে না। কতক্ষণ এভাবে সে রয়েছে তাও বোঝার উপায় নেই। ঘুমের ঘোরটা কমলেও চোখ দুটো বেশ ভারী হয়ে রয়েছে। হঠাৎ তার মুখের উপর জলের ছিটা বেশ কয়েকবার দেওয়া হলো। মনোজ ধড়মড়িয়ে উঠল। চোখ খুললেও সে কিছু দেখতে পেল না প্রথমে। আজ তো অমাবস্যার রাত, শুধু জলের শব্দই শোনা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার দৃষ্টি আধারে সয়ে গেল, আর তার মনে হলো সে এক বিস্তৃত জলরাশির সামনে দাঁড়িয়ে। মনোজের হাত পা অবশ্য বাঁধা ছিল না, তাই সে জলদি দাঁড়িয়ে পড়ল। কে আছেন এখানে? কে আছেন? চিৎকার করে উঠল মনোজ। সেই শব্দ দিগন্ত বিস্তৃত জলাশয়ের উপরে ছড়িয়ে পড়ে প্রতিধ্বনিত হতে লাগল। দিবাকর বাবু, দিবাকর বাবু! আবার সে চিৎকার করল। না, কেউ কোথাও নেই। এই মানুষ বর্জিত ধুধু প্রান্তে একা এবার প্রচণ্ড ভয় করতে লাগলো মনোজের। হঠাৎ মনোজের মনে পড়ল, দিবাকররা কি যেন বলছিল রাজবাড়ির কোনো একটা মেয়ে আর তার অভিশাপকে নিয়ে। রাজনন্দিনীর কথাই কি? তার ভাবনায় ব্যাঘাত ঘটল একটা নারী কণ্ঠ শুনে। কি মনোজ বাবু, আপনি এসেছেন, ভালোই হলো। আপনার কালা পানি দেখার ইচ্ছে ছিল তো। আপনি এত রাতে আপনি এখানে কি করছেন? আমার তো অসুবিধা হয় না, আমারই তো জায়গা এটা, এই জলাশয়ের মধ্যেই তো থাকি আমি। মনোজের রক্ত ভয়ে জল হয়ে গেল, সে তোতলাতে লাগলো। মানে জলাশয়ের মধ্যে? বারে ঝাঁপ দিয়ে এখানে মরলাম বলেই তো এখানে থাকি। মানে সেই রাজার মেয়ে তুমি? বাবা যখন ওকে মেরে ফেললো, আমি রাগে দুঃখে কালো জাদু শিখি। ঝাঁপ দেওয়ার সময় এক কালো জাদুর অভিশাপ আমি এই জলাশয়ে দিয়ে যাই। কি অভিশাপ? কারণ আমাকে জেনে স্যারকে বলতেই হবে। মেয়েটা এবার হাসলো। হাসিটা ঠিক সুবিধা ঠেকল না মনোজের। রাজনন্দিনী এবার নিজের বুকের ওপর থেকে আঁচল নামিয়ে দিতে লাগলো, আর আস্তে আস্তে পিছনে কালা পানির দিকে সরে যেতে লাগলো। তার চোখে কামনার আগুন, তাতে যেন মনোজ একটু একটু করে বশীভূত হতে লাগলো, আর মেয়েটিকে অনুসরণ করতে লাগলো সে। মনোজ লক্ষ্য করল মেয়েটির গলায় একটা ছোট্ট পাথর জল জল করছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। মেয়েটি বলল, তুমি আমায় ভোগ করার স্বপ্ন দেখোনি? হ্যাঁ, দেখেছি তো। রাজনন্দিনীর উদ্ধত যৌবনের জোয়ারে নিজেকে ভাসিয়ে দিতে মনোজ এতটাই আকুল হয়ে পড়ল, এসে লক্ষ্যই করেনি যে রাজনন্দিনীর পায়ের পাতা কখন যেন উল্টে গেছে। এখন রাজনন্দিনী আর মনোজ কোমর অবধি জলে নেমে গেছে গালাপানির। জলের তীব্র শব্দ হলেও কোনো এক জাদু বলে মনোজ আচ্ছন্ন হয়ে রয়েছে। মনোজের কোনো হুঁশ নেই যে সে কোথায় চলেছে, কারণ মনোজ ততক্ষণে সম্পূর্ণ আয়েশে তাকে ভোগ করে চলেছে। হঠাৎ রাজনন্দিনী তার কানে ফিস ফিস করে বলল, তুমি আমার এই মাসের শিকার। এই কথা শুনে মনোজের চটকা ভাঙল, চোখ খুলে চমকে উঠল সে। কোথায় কে? চারিদিকে অন্ধকারের মধ্যে কালাপানিতে কোমর জলে সে একাই দাঁড়িয়ে। ভয় পেয়ে সে জল থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু সে অনুভব করল কেউ যেন তার পা টেনে ধরেছে জলের ভেতর থেকে, আর সেও যেন আস্তে আস্তে কালাপানির ভেতরে ডুবে যাচ্ছে। এই সময় দিবাকর কুণ্ডু এসে দাঁড়িয়েছে কালাপানির পাড়ে। মনোজ বাঁচার শেষ আশা নিয়ে তার উদ্দেশ্যে চিৎকার করল, আমার কি দোষ? আপনি এরকম কেন করলেন? কোনো দোষ নেই আপনার, আপনি ভুল জায়গায় এসেছিলেন, ব্যাস। মানে এই কালাপানির অভিশাপ কি জানেন? যদি প্রতি মাসে একজন করে শিকার রাজনন্দিনীর প্রেতাত্মাকে না দেওয়া হয়, তাহলে ওর কালো জাদুতে এই কালাপানির জলস্তর বেড়ে গিয়ে আশেপাশের সমস্ত এলাকা আর গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে। তাই যবে থেকে ওই রাজবাড়ির ঘরটা খুলে যায় ভুল করে, তবে থেকেই আমি গ্রামের পুরুষদের এইভাবেই ওর হাতে তুলে ওকে সন্তুষ্ট রাখছি। মনোজ নিজের কানকে বিশ্বাস করতে পারল না, আরো একবার টান পড়ল পায়ে, আর সে নিজেকে সামলাতে না পেরে কালাপানির জলে ডুবে গেল। দিবাকর এতক্ষণ সব দেখল চুপচাপ দাঁড়িয়ে। পেছন থেকে সেই সেলস অফিসের লোকটা এলো। দিবাকর, আর কতদিন এভাবে চলবে? দেখো, তোমাকে কিন্তু টাকাগুলো দেওয়া হয় যাতে কালাপানির জল উথলে উঠে আমার প্রজেক্টটাকে তছনছ না করে। এই মাসে তো হলো, পরের মাসে? দিবাকর হাসতে হাসতে বলল, কোনো না কোনো বখরা তো পেয়েই যাব। এতক্ষণ শুনছিলেন শোভন কাপুরিয়ার কলমে কালাপানি। আজকের নিবেদনে বিভিন্ন চরিত্রে ছিলেন কথকের ভূমিকায় রক্তিম, মনোজের ভূমিকায় রণদীপ নন্দী, দিবাকরের ভূমিকায় পিনাকি, অমিতাভ ঘোষের ভূমিকায় সুমিত দাশগুপ্ত, সেলসম্যানের ভূমিকায় রাজদীপ, রিক্সাওয়ালার ভূমিকায় সায়ন্তন এবং রাজনন্দিনীর চরিত্রে প্রাহি। সমগ্র গল্পটি পরিচালনা করেছে সায়নদীপ এবং প্রাহি। গল্পের এডিটিং রাকিব। আপনাদের গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি রোমাঞ্চকর নিবেদন নিয়ে। শুনতে থাকুন গল্পাসুর। অমিতাভ বোসের সামনে একটা লোক বসে আছে। বোস বললে, তুমি একজন সামান্য রিক্সা চালক, তোমার এই আজগুবি কথা কে বিশ্বাস করবে যে মনোজ এক ভূতের পাল্লায় পড়ে মারা গেছে? রিক্সাওয়ালা বলল, বিশ্বাস করতেই হবে, আর এই জিনিসটা বন্ধ করতেই হবে। বোস কিছুক্ষণ ভেবে মোবাইল ফোন থেকে একজনকে ফোন করে বলল, হ্যালো অভিষেক, ইয়েস ইয়েস, আমি অমিতাভ বোস বলছি। একবার পরিবেশ ভবনে এসো তো। আই নিড ইউর হেল্প, একটা ব্যাপারে তোমার সাহায্য চাই। প্লিজ কাম ইমিডিয়েটলি।